প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি, আপনার জন্য আপনার পালন কর্তা পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا شدت প্রত্যাখ্যান কারীরা বলে তার প্রতি সমগ্র কোরআন এক দফায় অবতীর্ণ হলো না কেন, আমি এমনি ভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তঃকরণকে মজবুত করার জন্য। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি। الذين يحشرون على وجوههم الى جهنم اولئك شر مكانا واضل سبيلا যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে তাদের স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا أمي تو موسى كي كتاب ديئتشي ابن تار شاتي تار بھراتا هارون كي شاهد جوكاري كوريچي অতপর আমি বলেছি তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে, অতপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما নূহের সম্প্রদায় যখন রসুলগণের প্রতি মিথ্যা আরোপ করল তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানব মণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম, জালিমদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْأَمْثَالَ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيرًا আমি ধ্বংস করেছি আদ সামুদ কূপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে, আমি প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করেছি। ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا ترى تو شهي جانو پادر اپر دي جاتایت کاري جارو پر برشي تو ہوئے چه مندو برشتی تبه کی ترى تا پرتک کاري نا برنگ ترى پنو جیبون آشنگا کاري نا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا ترى جهن آپناك دیکھے تخن آپناك كبول بدرو پر پاتر رو پر گروهن کرے بولے اے کی شے جاكے اللہ رسول کرے پرن کرے چھن كاد ليضلنا عن آلهتنا لولا صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম, তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا আপনি কি তাদেরকে দেখেন না যে তার পবিত্রকে উপাস্য রূপে গ্রহণ করে, তবু কি আপনি তার জিম্মাদার হবেন। أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ